بسم الله الرحمن الرحيم دايا موي بروم دايلو الله رنامي نون والقلم وما يسطرون نون شپوت قلمير ابن اوهارا جها لبي بدد کري تاها ما أنت بنعمة ربك بمجنون تمار پرتپالوكر انوگره تمي انماد نو وإن لك لأجرا غير ممنون تمار جن ابوشي رياتش نيربيتشن پروشكار وإنك لعلى خلق عظيم তুমি অবশ্যই মহান চরিত্রে অধিষ্ঠিত فَسَتُبْصِرُ وَيُبْصِرُونَ শীঘ্রই তুমি দেখিবে এবং উহারাও দেখিবে بِأَيِّكُمُ الْمَفْتُونَ তোমাদের মধ্যে কে বিকারগ্রস্ত إِنَّ رَبَّكَ هُوَ أَعْلَمُ بِمَنْ ضَلَّ عَن سَبِيلِهِ وَهُوَ أَعْلَمُ بِالْمُهْتَدِينَ তোমার প্রতিপালক তো সম্মুখ অবগত আছেন কে তাহার পথ হইতে বিচ্যুত হইয়াছে এবং তিনি সম্মুখ জানেন তাহাদেরকে যারা সৎপথ প্রাপ্ত সুতরাং তুমি মিথ্যাচারীদের অনুসরণ করিও না উহারা চায় যে তুমি নমনীয় হও তাহলে উহারাও নমনীয় হইবে ولا تطع كل حلاف مهين এবং অনুসরণ করিও না তাহার যে কথায় কথায় শপথ করে যে লাঞ্ছিত হাম্মাযিন মাশাইন বিনামিম পশ্চাতে নিন্দাকারী যে একের কথা অপরের নিকট লাগাইয়া বেড়ায় মান্নাইল লিল খায়রি মুতাদিন আসীম যে কল্যাণের কার্যে বাধা দান করে যে সীমা লঙ্ঘনকারী পাপিষ্ট উতুল্লিম বাদা যালিকা জানিম রূঢ় স্বভাব তদুপরি কুখ্যাত أن كان ذا مال وبنين এই জন্য যে সে ধন সম্পদ ও সন্তান সন্ততিতে সমৃদ্ধিশালী إذا تتلى عليه آياتنا قال أساطير الأولين উহার নিকট আমার আয়াতসমূহ আবৃত্তি করা হইলে সে বলে ইহা তো সেকালের উপকথা মাত্র سنسمه على الخرطوم আমি উহার সুর জাগাইয়া দিব إنا بلوناهم كما بلونا أصحاب الجنة إذ أقسموا ليصرمنها مصبحين আমি উহাদেরকে পরীক্ষা করিয়াছি যেভাবে পরীক্ষা করিয়াছিলাম উদ্যান অধিপতিগণকে যখন উহারা শপথ করিয়াছিল যে উহারা প্রত্যুষে আহরণ করিবে বাগানের ফল এবং তাহারা ইনশা আল্লাহ বলে নাই অতঃপর তোমার প্রতিপালকের নিকট হইতে এক বিপর্যয় হানা দিল সেই উদ্যানে যখন উহারা ছিল নিদ্রিত ফলে উহা দগ্ধ হইয়া কৃষ্ণবর্ণ ধারণ করিল প্রত্যুষে উহারা একে অপরকে ডাকিয়া বলিল তোমরা যদি ফল আহরণ করিতে চাও তবে সকাল সকাল বাগানে চলো অতঃপর উহারা চলিল নিম্ন স্বরে কথা বলিতে বলিতে মিসকিন

অথচ যখন উহারা নিরাপদ ছিল তখন তো উহাদেরকে আহ্বান করা হইয়াছিল সিজদা করিতে فذرني ومن يكذب بهذا الحديث سنستدرجهم من حيث لا يعلمون ছাড়িয়া দাও আমাকে এবং যাহারা এই বাণীকে প্রত্যাখ্যান করে তাহাদেরকে আমি উহাদেরকে ক্রমে ক্রমে ধরিব এমন ভাবে যে উহারা জানিতে পারিবে না وأملي لهم إن كيدي متين আর আমি উহাদেরকে সময় দিয়া থাকি নিশ্চয়ই আমার কৌশল অত্যন্ত বলিষ্ঠ أم تسألهم أجرا فهم من مغرم مثقلون তুমি কি উহাদের নিকট পারিশ্রমিক চাহিতেছ যে তাহা উহাদের কাছে দুর্ভ দণ্ড মনে হয় أم عندهم الغيب فهم يكتبون উহাদের কি অদৃশ্যের জ্ঞান আছে যে উহারা তাহা লিখিয়া রাখে فاصبر لحكم ربك ولا تكن كصاحب الحوت إذ نادى وهو مكظوم অতএব তুমি ধৈর্য ধারণ করো তোমার প্রতিপালকের নির্দেশের অপেক্ষায় তুমি মৎস্য সহচরের ন্যায় অধৈর্য হইও না সে বিষাদ আচ্ছন্ন অবস্থায় কাতর প্রার্থনা করিয়াছিল লাউলা আন তাদারাকাহু নিমাতুম মির রাব্বিহি লানুবিদা বিল আরাই ওয়া হুয়া মাযমুম তার প্রতিপালকের অনুগ্রহ তার নিকট না পৌঁছিলে সে লাঞ্ছিত হইয়া নিক্ষিপ্ত হইতো উন্মুক্ত প্রান্তরে فاجتباه ربه فجعله من الصالحين পুনরায় তাহার প্রতিপালক তাহাকে মনোনীত করিলেন এবং তাহাকে সৎকর্ম পরায়ণদের অন্তর্ভুক্ত করিলেন وإن يكاد الذين كفروا ليزلقونك بأبصارهم لما سمعوا الذكر ويقولون إنه لمجنون কাফিররা যখন কুরআন শ্রবণ করে তখন উহারা যেন উহাদের তীক্ষ্ণ দৃষ্টি দ্বারা তোমাকে আচ্ছাড়িয়া ফেলিবে এবং বলে এ তো এক পাগল ওয়ামা হুয়া ইল্লা যিকরুল লিল আলামিন কুরআন তো বিশ্ব জগতের জন্য উপদেশ